أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو اللار نامي حاميم حاميم تنزيل من الرحمن الرحيم يا دايماي بارم دالو نيكوت هيتي أبوتيرينو كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون এক কিতাব বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ আরবি ভাষায় কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে সুতরাং উহারা শুনিবে না وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون وهارا بولي تمي جهار پرتي آمدر كي آوفان كوريتي چو شه بشوي آمدر انتر آبروني آچا ديتو آمدر كرنية آچه بودھيروتا ايبن تمار و آمدر مدد آچه انترال شتران তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فاستقيموا اليه واستغفروه وويل للمشركين বলো আমি তো তোমাদের মতো একজন মানুষই আমার প্রতি ওই হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ অতএব তোমরা তাহারি পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারি নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ভোগ অংশীবাদীদের জন্য যাহারা জাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবিচ্ছিন্ন পুরস্কার قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين বলো তোমরা কি তাহাকে অস্বীকার করিবে যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ তিনি তো জগৎ সমূহের প্রতিপালক وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় উহারা বলিল আমরা আসিলাম অনুগত হইয়া فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم অতঃপর তিনি আকাশ মণ্ডলকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে বলো আমি তো তোমাদেরকে সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তি আদ ও সামুদের শাস্তির অনুরূপ إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون যখন উহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদের সম্মুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না তখন উহারা বলিয়াছিল আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করিতেন অতএব তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে উহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে উহারা কি তবে লক্ষ্য করে নাই যে আল্লাহ যিনি উহাদেরকে সৃষ্টি করিয়াছেন তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী অথচ উহারা আমার নির্দেশনা বলিকে অস্বীকার করিত অতঃপর আমি উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু অশুভ দিনে আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং উহাদেরকে সাহায্য করা হইবে না আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি উহাদেরকে পথ নির্দেশ করিয়াছিলাম কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল অতঃপর উহাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্ত্রীর বজ্র আঘাত হানিল উহাদের কৃতকর্মের পরিণাম স্বরূপ আমি রক্ষা করিলাম তাহাদেরকে যাহারা ঈমান আনিয়াছিল এবং যারা তাকওয়া অবলম্বন করিত যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে সেই দিন উহাদেরকে বিনষ্ট করা হইবে বিভিন্ন দলে পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌঁছিবে তখন উহাদের কর্ণ চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে জাহান্নামীরা উহাদের ত্বককে জিজ্ঞাসা করিবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন উত্তরে উহারা বলিবে আল্লাহ যিনি আমাদেরকে বাকশক্তি দিয়াছেন তিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়াছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তাহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে তোমরা কিছু গোপন করিতে না এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না উপরন্তু তোমরা মনে করিতে যে তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ জানেন না তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত এখন উহারা ধৈর্য ধারণ করিল জাহান্নামই হইবে উহাদের আবাস এবং উহারা অনুগ্রহ চাহিল উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ